بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি মিয়ে কুরি আয়াতুগা মানায়া গুলবাগে মি আয়ে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হালাত ওয়ানি কিহিনাকুম হে তিমান আল্লাহ কুম্মে উম্মাতাকুম বিস হেকিদেনে মি হাকু গেন্না হিন্দুগা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা আদি কালেগে ফান তিমান আল্লাহ গেন্নামা হুসিমে মি হুরি হা এম মেঙ্গে মচ্চা হেকিবানিবি বেকালে কামুগা কিয়ামত দুহুগা। মি আয়াতুগে মানা কুরি রেগবানি বায়ান কর বায়ান কুফা আল্লাহ ওয়াহি কুরবানি এদুহুগা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু বহি কিয়ামত দুহুগা কাফারু ইমিস্তাকুম ওয়া আসাবুর রাসূল আদি রাসূলায়া উরাদুনু মিস্তাকুম গাস্তু কুরআনেতে এদেনেতে লাউ তুসাবা বিহিমুল আরদ বিঙ্গডা এমিহুং হাম হামেগেন দানি নামা কিহা রঙ্গল হইয়ে এমিহুং এদেনতে কাফার ওয়ে রাসূলায়া উরদুনু মিহুং এমিহুং এদেনতে উম্মিদ কুরআনতে গাস্তু কুরআনতে বিঙ্গডা বিমা হামাবে বিমুগে বেইয়ে বেগেন দানি নামা কিহা রঙ্গল হইয়ে ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা আদি এবামিহুন নাকান আল্লাহ কান এবস কামে নফরওয়েনে এবস বাহে ওয়াং হানায় নকুরওয়েনে আল্লাহ সুবহান ওয়া তাআলা কান এবামিহুন আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামত দুহকে মেফরতম হিসাব বল্লানি জানওয়ারুঙ্গে জানওয়ারুঙ্গে হিসাব মেফরতম কলাঙ্গে বল্লানি জানওয়ারুঙ্গে হিসাব বল্লে মুফাহুগে জানওয়ারুন আল্লাহ ওয়াহি কুরবানে কুনি তুরাবা দেম বেইয়া ওয়াশে আল্লাহ সুবহান ওয়া তাআলা গা আদুল ওয়েরিকান আদি কলাঙ্গে ইনসাফ ওয়েরিকান এই এ কলাঙ্গে এবস জানওয়ার কেসানি আর ওড়ে নু গন্নওয়ানে পুরিহা জানওয়ারুঙ্গে হিসাব ওস বল্লওয়ানে এগে তেরাইন এ জানওয়ারেকা আনিয়াওয়ে ফাও জানওয়ারকে মে বদল হিপাওয়া ফা আল্লাহ সুবহান ওয়া তাআলা এ হুরিহা চক ওয়াহি কুরবানে দিন বেজে ভাষে সাওবাকি এ চিসা কান্নুন দে গিয়ামে দোসতি কিয়ে এ দুনিয়াং হাদ্দ ফাওয়া তাকেতি এই জানওয়ারো এহেন কাম আল্লাহ সুবহান তাআলা এতকে চ ওয়াহি কুরবানে কুনি তুরাবা বেজে ভাষে এ হিদুগা এ চি বেজে বেগেন দাতান কাফার না ফেনম এমি হুম বুনানে গেন কমমে মি কস বুনানে ইয়া লাইতানি কুনতু তুরাবা তিমান নাইস বেজে বেগেন দান নামা কি হারাঙ্গাল হইয়ে মান নাবেস ওয়াইয়া বেগেন দান নাম কি হারাঙ্গল হইয়ে মি আয়াতুগো সেবাহাকা আল্লাহ সুবহান ওয়া তাআলা বায়ান করবানি এদুয়াহুগা আল্লাহ উরে আল্লাহ কাফার ওয়ে আদি রাসূলান উরে দুনু মিহুং এমিহুং এদেনেতে এমিহুং বিমা হাম হাম বেগেন দান নাম কি হারাঙ্গল হইয়ে এমিহুং দুনিয়ায় গে কুরি এবস আমালেন আল্লাহ কা বাং হানা বেগেন নুয়ান এদুয়াহুগা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবীলিন হাত্তা তাগতাসিলু এ ইমাম বেজ্জে মিস্তাকুন নে তিয়া বামি হুন নামাদা কারিন ওয়াশে ওয়া আনতুম সুকারা মাস্তু গেন তিবে হাল হাত্তা তাআলামু মা তাকুলুন এ তিয়া বামি হুন দুলুন কিয়া তাকি তিয়া বামি হুন ইংগিজ জামাদ দান দেন এক গত কাস নামাদা কারিন ওয়াশ মি আয় বা ওয়ালে বুন আব্দুর রহমান বুন আউফা আলী গফানা দেবে কালুম ওয়ালি মা একুম রাহিব পাওয়াগেন মাগরিব নামাদা ওয়াডায় গতি মাগরিব নামাদা ওয়াডায়াগেন আলী গফান ইমাম বে নামাদ কুরবি আব্দুর রহমান বুন আউফুন নবী ইক্তিদাবেগেন দে আলী গফান কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা ফারহাগ ফট্টাওয়াগিন কালিফান কে সূরাতে নুয়ান নিমুনু দে এ সূরাতুগা কুফরুগে বাই বাস্তাব সিঙ্গাজ্জে নেগিগে এ সূরাতুগে মতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এ কাফারুঙ্গে মিহুন্নে এ কাফারুন্নে মা লা আবুদু মা তাআবুদুন তিয়াবামি হলকন কুরাতে কে জকত তিমান নামে হলক মেন কুরআনামে এহেম মিবুনানি একম কালিগ ফান মি বিদালুনি বা নাহনু নাআবুদু মা তাআবুদুন কালিমান হলকন কুরাতে কে চং হারমে বেসলকন কুরআনুয়ে দেন মাস্তুয়েগেম এবাগতমি তিবে উনি দেন এ সূরা নিম্মা কাস নেগুনো লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আবুদু ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবাদ আনা কা ওয়ালা আনা আবিদুন মা আবাদ তো গত কাস নিম্মা কা নেগুনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিয়া ইব্বা ওয়ালা বানি তিবে আমি মাস্তুয়েগেন তিবে হালু নামাদা গায় নোয়াশে তিবে আমি দুলুং কিয়ে তাকে তরাঙ্গলা তিবে আমি উনা এগি জামা দান দেন আদি মি রালুগে দেবানা মারহালা এই তিন মারহালা কোন রা হারাম করবনি মি দেবানা মারহালা ফুরতম রহালাগ আল্লাহ সুবহান ওয়া তাআলা এ রালুগে হুরি গেল্লুমগে ওয়াহক আমাই কানি বায়ান করো বাফ মানি এই বাকারা সূরাতুগে আল্লাহ কুরবানি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আসহাবে কালুঙ্গে বেকালুং খালি ফানা সওয়াল কুরবানতে رلا ادي جو آیا بہ گتوں قل فیہما اسم کبیر و منافع للناس تلیفان ویدال واشے ایگ وے رب بڑ فافے و منافع للناس ادي میست کنن ہڑ کڑ کڑ فائدہ کول بس وے وگتی مثال کب بہ میہ ان ہما جس سال مٹ کائیں بہ ہتا مت کے اے بہ لیم مستو ایم کدن ہتا مت کے نا دے ekahle waguti faada kole seba hutte ennamais wa ismuhuma akbaru min nafihima ege gellum adi faafa ma bode ege ma faada bure mi ayin allah baawale bima bay be kanan durwege rala ennamais allah adi haram en qurabba ma asabe kalun getirin bay be kalun hippamun gen diara den mi ay baawale un waragina be kalun bas hutta lawa waragina be kalun sababaki namaz ta dualu gam hiri waragga igatum varak gaay gaatun namaz tan hurma ekuga bay farme wago ta ki mastu kamen nu fila adi anen namaz wago tu jehe iraku en kamun bay be kalandu kolla ba fetan musra den hama ekan re gandam hippani den allah subhanahu wa taala ki ke chakar ra haram qurbani e umar ge fan dua kuro kuro ba hurri allah subhanahu wa taala e allah he era la be he gotun furi hama hukume alam ge macha ba wa dabwan de den allah subhanahu wa taala ma ja suratu ya ayyuhal ladina amanu innamal khamru wal maisir mi ay ba wa la ra haram qurbi دين الله وحي قرباني وإن كنتم مرضى أو على سفر يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون تيبامهن دلون كياتك تيبامهن إنجي جمدان دين تيبامهن مستوي أنت من ماذا قاين واشي ولا جنوبا إلا عابري سبيل أدي جنوب وريكوس نماذا مسكتا كارن واحوش كما ميتان مرادك مسكتا نماذا نماذا كراتنا إبهي مسكتا كارن واحوش كما illa abiri sabilin datruweriya kumenwi mi ayatuge demana hinga ba ekulewe datruweriya kumenwi datruweriya ayatem fennul bejja tem mukollang ena namad kollah re junubuge halatuga anem manay ki wala junuban eves junubweriya ku miskita miskita narashe miskita wadegen wan illa abiri sabilin maghuras qurami ha ku fiyawa ebahi anem magad dewe kanne miskitu terem wadegen nuni ehma ene masene miskitu geterem hama ekane huras kollu matta ka wanas eka ehna ishi degen nuane e imane merangali hatta taghtasilu tiyabamun hina tawhiru wajjumad dande hina tawhiru fadem miskitabade veni ebahi junubariyan haram begen ba kamen ei miskitabade miskituga madukurum miskitabade miskituga madukurum kiyenan haram kame wa in kuntum marda ay tiyabamun bali bay hukam ga wanama aw ala safarin numata daturagma tiga wanama aw jaa ahadun minkum min alghaiq numata tiyabamun kuramiha ku fahanain atwajja kam ga wanama aw la mastumun nisaa numata anghinunna abimiha jima wajja kam ga wanama falan tajidu ma an tiyabamun nadden fennul bejjiya fatayammamu sa'idan tayyiban tiyabamun riti tahir berin tayammum kurahush kame famsahu bi wujuhikum wa aydikum aditi fahtiyabamihum munatahu ga aittahu ga egen fuhelashe ان الله كان عفوا غفورا اما كرشن الله سبحانه وتعالى گنا گنا معاف قربا فافت فسوا رسکلانگے اكم میکس می آی می باوالے ونی داتور گمتیگا رسول الله صلی الله علیه وسلم ہا قرامہ ک وڈاگن اے ہا قرامہ نیمما وڈاگن نومون عائشہ دفانو گے ہار گندیگن مڑ کر دیتا فاتیس وند مڑ کرے فاتیس ویرکو اصحاب کلم گتا کو نی فنے ورا ruliwes abayen asabe kalun ge gata ei sawaki aishatu ge fana hore e gafila etanga madkuran jehunima awakur ge fana ekama ko faise wadan aishatu fana ge wika heddevi ekama ko aishatu fana harakaten kurawa e rasulullah sallallahu alaihi wasallam unnavi ekama nage ungu fuluga istarfulalu wen awahar fulak pawa ehin kamun ekama nae kan nukenu harakate kurawa ka ehnamas ekama nawi dalam warat taklif ihsas weti man kama nae timan kama nage bappa fulu awakur ge fana timan kama nage ge wika heddevi ma den irukola kon fatisumuge hindu kolak kurin allah subhanahu wa taala mitayamumuge aiba walevi den asabe kalum dannamani aishae e khambule kibain har khamlege ge sababun ahor wennaka heben menumi allah subhanahu wa taala medveri nukurabae e kom mekas mi ayatuga ahula mastumun nisa mi lafzuga ilmering meduga ebahu khilafu fedifa hambali mazhabuga mi onnani mi be kalum vidalwani an himmi haga ge bihume ami miha gaage shahuwetter kama ekuga bihejjiya bulu gellene shahuwetter kama ko bihejjiya den shafi mazhabuga nei baki sharte bes ko fae ama bihejjiya bulu gellene kama oti en namase ek raji hota ki mi lamasa yulamisu lamasa yulamisu wa lamasa yalmisu tafat arai bahuga lamasa ge maane ki bihun lamasa arai bahuga ginan istimal kore pahuri ami miha jimauma ehma mi ayatuga ekgotaka ve samimiha gage bihumen numige muradaki bihigen bulule nugellene sababaki rasulullah sallallahu alaihi wasallam kalifanuga ambi ami kabaluna boste va fa bulun kurava vadagen kalifan namad kurava ema egen dalilu evali be hama soriha ko hama ekane angenauga gage bihumakun adi jehumakun han huraya kanula jehumakun mihegge bulun nugellene mihegge bulule nugellene gellene nama tawaf besmiha kan nukurevene tawaf nukurevene sababaki tawaf gonna nan hunna firu namasuniko etanga ikakwane gauga jehedene jehene ehna mas wudu kuran komme faharaku anghena ugaga jehum wudu kuran jehnya ebesmiha ka tawaf hajjen nukurevene e tawaf ga wudu e sharte tawaf ga wudu kuran wudu hoggen hure wudu mati ga tawaf kuran jeheni ema anghena ugaga adi hile firhinaku jehigen de dorun kure dorakun ecche beeranu waha hindaku wudulen nugellene wudule nugellene Deng Allah ikurun inna Allah kana afuwan ghafura hamakarun Allah subhanahu wa ta'ala gina gina faafu sawa maaf kura varas kalange muradaki fennu li bejja halatu ka Allah ti maaf kura vafetiya ba mi hunna velin tayammum kokgen namaz kurman adi junubuge halatu ga wa mi ha bas fennu li bejja tayammum kokgen enaya namaz kura vena miskita vesere ena masala ene fennu li bejja shartaki fennu li mum shartaki fennu li mum ei fen hoduma masakke kurma fahuga deng enaya fennu li bejja misal ka tan kole durang hingali me boy fen liben ehim ena kan hudden wana tayammum kurma ena jheni isabaka gosfen kolo ho daala temi masalaage se bohuru waragina ilmerin wahaka dakka fa misalaka wagutu faitun wanis ena filli bene kamuga yagin kan ojje ena tamma munu kurashe bayin ilmerin vidala wani ani bayin ilmerin vidala wani wagutu wade jiya e wagutu ko fenne te jiya adi ho daage mis fen nuli be jiya ena hudday tamma kurun adi mi emme raji wegen wa basulaki ei namaz wagutu bayin iruga ei namaz wagutu ka kuranje he namaz wagutu ka kuranje na wagutu bayin iruga fenne te jiya fenne te jiya fen hodu ma fahu ga fenu li bejiya ena tamam kurun hudda adi namaz wagutu ga den fen li bunas ena alung ambra ena namaz kura ka gas nu jihena alung ambra ena namaz kura ka nu jihena bayin asaw be kalam e bohuri ga ta fen li bunu ma fahu wudu kura wa fa namaz kura wa fa ehna nabi rasulullah sallallahu alaihi wasallam de farat ke sitche ke vidala fa nei ega mane ki ena adi kolliyas masale nete kolliyas masale nete ehna mas lazimen nu alung ambra ena namaz kurume الله يقربني ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل الله يقربني كليفان دك ودان غنمان هي اباميهم فتم بيدون ميهم فتم حصا يدون ميهم يشترون الضلالة اميهم مغفردون غنلي مغفردون ميهم غنلي بدلوا wa yuriduna diyamihum edete tiyabamihum magfurad daluma magfurad daluma ngibamihum edete mi yahudin ge wahaka emi huna fotun isaid dauna bahi tauratun tauratu ge ilmu emi huna wani dewifa adiye tauratu ge wani rasulullah sallallahu alaihi wasallam ge huri asifa mulata ke bes bayan kurai fa wani tauratu ga emi hunna ge ilmu dewunu mihun emi hun ge ilmu du wikala fa emi hun ganali magfuradume emi hun ganali e bahi duniye ge jahaka taka emi hun ge ilmu wikaliye adi emi hun edete emihum magfura difa tibe haluga emihum edete tiya ba emihum bas magfura daluma wallahu alam bi a'daikum hama karun allah subhanahu wa ta'ala mulad den bodi ganna wa tiya ba emihum ge dushmanu wa kafa billahi waliyan wa kafa billahi nasira allah fude mu'minunna rahmat teriyeg ge gotuga ekwariyeg ge gotuga wa kafa billahi nasira adi kalaange fude mu'minunna madad kurabba farate gotuga emi hunga kiman madad hasil kurang ulena kame nete emi hun rahmatteren gotuga tiba mi hun nahadashe allah hetan ayatek gawani yahudena nasoran tiba mi hun rahmatteren gotuga nahadashe angawa allah fude emi hun rahmatteren gotuga tiba mi hun hada kanu jihen allah fude tiba mi hun rahmatterinna rahmatteriyaka adi tiba mi hunga madad weriyakan allah fude yahudinna ki tiba mi hunna hori emme nurakka adi tiyaba mi hunna emme dushmanu mi hun sama rasul allah ke te qur'anu ka wani bayan kurabba la tajidanna ashaddan nasi adawatan lil ladina amanu al yahud yahudi den adi mushrikum wal ladina ashraku yahudin tiyaba mi hunna fennane tiyaba mi hun ke emme bodati adawa interi teringe gotuga yahudi den adi mushrikum bes yahudin emme bodam muslimuna hasade verive emme bodam muslimuga adawa tenna ki yahudi mi adu bes adi e zamanu gaves miadwes e zamanu gaves muslimunna emme adawa itterbay ki yahudin rasulullah sallallahu alaihi wasallam e adawa terive e talin fana hasadli ba yakis hama yahudi e zamanu mushrikun na bura boda e mihunga duppa e mihunga undagu muslimuna bodwe gendia min alladhina hadu yuharrifuna alkalima an mawadhihi wa yaquluna sami'na wa asayna wasma' ghayra musma'in wa ra'ina layyan bi alsinatihim wa ta'na fid din ولو انهم قالوا سمعنا واطعنا واسمع وانظرنا لكان خيرا لهم واقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون الا قليلا الله قرباني يهودين گترم وي بياكو يحرفون الكلمه عن مواضعه كلمه ايگه محل بدلكو هدي بياكو يهودين گترم كلمه ايگه مانكي تورات بدلكو امي هونگه امين لفظ تان يابدا هدي بياكو وي امي گترم ويقولون ديبونت سمعنا واصينا emi hunnang amur kuramuni keba mi hun gunahre sami'na wa ata'na hurhiya be funa singa da nan kanne emi hunna ki ai lafza ga kura lafze ulwa lagen du ulwa lagen gunami emi hunna mi angani mi hem gunahre sami'na wa ata'na adu ahati mu har mang adi kiyamang gem fi mu emi mi bunani ki ke sami'na wa asaina temanna mang adu ahati mu adi uradi jam adu ahati mu adi uradi jam عصينا أطعنا وركاري لفظه دلفظ وركاري دلوم بنار وركاري هما يفدان ميمهن بنوني فلسطين تيباميهم والنار اس درجة هاگم واحال الله نكمت يوگم واحالوغا عدي مهم بنامون والنار حطتن فافا فسو من ادمو يا حرم الله حضرتن حطتن مهم بنار مهم بني كيك حنطتن من شعير حنطتن حطتن نا حنطتن ورقاي لفظه حنطتن كمانا هكوا قدام faafu samaga badaluga timannamen beenmen nuune faafu fussama timannamen beenum wani godane khaaduge baawetta ke timannamen beenum wani mi gotam me mihum e lafza gaai lafzan hama e fadan rasulullah sallallahu alaihi wasallam rahiyan gaas me bonan assalamu alaikum dulum bonar hiyone assalamu alaikum kiya hai kama kumran ki assalamu alaikum e mihum me bonani assam assam ge maane ki maru assalam ge maane ki rakka terikan salaamat terikan assalamu alaikum maniki maru mimihum ibrani assalamu alaikum te baami wacha maru hutte den rasulullah sallallahu alaihi wasallam dannan wa alaikum em begen kalifan hadis kurwani te baami hunna emi hun isve salam ko fiya te baami hun jawab ko bunare wa alaikum ehsaba wa alaikum assalam nu bunare wa alaikum ehsaba bunare e emi hun bad dua ekam ko vijja emi hun ko macha he edani den hiyo dua ekam ko vijja ham ege jawab ko fu dene eddo ko aisha tafanu gari ko rasulullah sallallahu alaihi wasallam nawani ko yahudin ke baya ko as ibrani ko assalamu alaikum rasulullah sma jawab ke devane wa alaikum me dannawani den emi hun e bur diama aishat fan vidalwani kale ek fan ham rangala engi wada ganawe emi hun e bad duwa ek kale ek fan ay kuri ehn namas kale fan ti jawab devie ehn do rasulullah hadis fan ek kamanae kamanae ivi wada nu ganawe hejje timan kale ek fan vidalweche timan kale fan vidal wa alaikum ti ba mi hun macha samar hutte ti ambura dane mi hun ge macha re enko mimi hunaki mi lafza gulung huri lafze bune du olu walagen badu duata muslimuna kuramun gen dia bay mimi hunaki allahan hadi huturu bas raddu kuramun dia bay mimi hunaki du olu walagen e lafza ga e lafzen istimal ko gen ama e gota mitanga wes e mi hunan amuru kurawuni samiana wa ataana e bunashe e kama ko mi bunan samiana wa asaina e harman ki adu ahafi mu adi ehi echang uradi jana ehi echang uradi jana wasma'a ghayra musma'in adi assawaare timannam bunaachche naaha faraatigge gotuga jessumulin jessumuge lafzuta waraina adi aharamengge na mi lafzuge mi lafzaki emihunge bahuga nubaa lafze waraina emihunge bahuga nubaa lafze kama nubaa bahek kama hadi huturu bahek kama bayin ilmeri midalwane mi lafzuge maanae ki anem maanae ki arabi bahuge jawa waraina adi aharamengge barkari huye pa mihaae ekalege faanan nispek ko me bunan rasulullah sallallahu alaihi wasallam aharamengge tere kori bakari huye pa mihaae mi gotam mi layyam bi alsinatihim mi hun du olwa mum mi fada bastang mi hun dulun nere hadate mi hun amura kurun lafzutan nun ehn lafzuta ke layyam bi alsinatihim wata'nan fi ddin adi islam dinuga islam dinan aibu kiya islam dina haju ki umuge gotun mi hun e lafzuta benun kuramun diye walau annahum qalu mi hun mihem bunina ma sami'na wa ata'na aharam adu hafi ma de kiyam ngem fi mu bas basma wanzurna adi aharam ge bas sahare adi aharam intizar ko lawari aharam visna alafa e ba imam wa mu mi gotab bunin nam lakana khairal lahum e gon mi hunam ma he kom bodu ye wa aqwam adi ma gadare gen bi he mi hunay go walakin la anahum allah bi kufrihim inna ma sallahu mi hun kafaru mu sabun la'an allaviye فلا يؤمنون الا قليلا امهم گتری مدو بایکونون ایمان نوانتے یہودین گتری ہمدو بایکو ایمان بی کلی فانو گ زمانو گ سیمنا ہنگرام کرم وجہون بایکو گتل کرمون ای برم وسے گ میہ کو اسلام نوئی بنو قریظہ گ میہ گتل کرونی بنو نظیر میہن نرلونی ادی بنو کین قام میہن وس مدینہ نرلونی ای میہن دنگس خیبر خیبر گ وزن وریوی عمر گ فانو گ زمانو گ خیبر وس میہن فسالمون فلا فسالمون ای میہن دیانکا فلسطین يا ايها الذين اوتوا الكتاب امنوا بما نزلنا مصدقا لما معكم من قبل ان نطمس وجوها فنردها على ادبارها او نلعنهم كما لعنا اصحاب السبت وكان امر الله مفعولا ايه فدون ميهن ابي يهودنا صورين امنوا بما نزلنا كمن الله تيباميهم اتغت يفيت تصديق قرافته غتغي باواله بفوت تيباميهم ايمان واره ابي قرانا من قبل ان نطمس وجوها ای تیمن اللہ مونو تکے ہتر کولب مگے کورینے ای ہتر کولب مگے کورینے معنی کی می ہنگے ترن اللہ سبحانہ تعالی ونی می ہنگے مونو تا بدل کرو وافا می ہنگے مونو تا صفہ ہتر کرو وافا ونی بای می ہن راما مکن تکن حد وافا ونی ادی بای می ہن اور تا کن حد وافا ونی فنردھا علی ادبارھا دن تیمن اللہ می بای کو رد قرب باهوشیم امیهم کورنتی بیگوتا اونا لعنهم کما لعنا اصحاب السبت نواتا هنیهر دوهوگا احلوار نتیمان اللہ لعن اللی فدن لعن اللی لبونیس ایمان باشه ای هنیهر دوهوگا احلوار نتیمان لعن اللی فدن ای هنیهر دوهوگا مصیفی میهن مرادکی ای دوهوگا مصیفی میهن امیهم گترین ای گترین ابباکو راما مکنو تحکا ادی ان ابباکو اور تحکن اللہ سبحانه تعالی حد دوی وکان امر الله مفعولا دنار الله سبحانه وتعالى گه حکم فلکی تنفیذ وانه اچکه کلاغه وحی قربانی واشه هم اهن وحی قرباره کنه دگن دانه اهما الله سبحانه وتعالى تیبامی هنا یهودینا لانن لوانیس نو تمون تن حترن قربانیس قروان تیبامی هم ایمان واره میها بوتتی وایدو گه بسرو تبس الله سبحانه وتعالى بامی هنا ایذوی هن نماز می هنگ تر مدو بایکو ایمان وی الله سبحانه وتعالى تورات وسمی ہن لبہ ہپوی تور فربدا ایمی ہن گبو مچن ننگا وے تور فربدا ایمی ہن گبو مچن ننگا وے اللہ وے قربانی خذو ما اتیناکم بقوہ تیمن اللہ می دے وے چگ بارن ہی فاٹا رے دم می وا وٹی دان ہنگی ما ہی فی تورات دس اے ہانو با با ایمی یہودی نکی نو با وے گم وا با ایمی دنیا گا اے زما موسی گ فانو گ زمانہ سور فرگین رسول اللہ صلی اللہ علیہ وسلم گ زمانہ ہما ادی اے زمانہ فرگین می ہارا ہما بس دنیے کے لے وفا میں نو بابا کی می بہ می ہوں واقعی بہ کن مسلم نو اس کے ہدی بہ می اج دنیا کے ہندین تک می ہوں اس کے ہدی بہ می ہوں نا کی سب واقعی می دین کن ہم بہ کا ودے نی وس نو می ہوں کے عقیدہ گن نا گتوں می می ہوں فی وا ہم می ہوں نا کی اللہ می ہوں نا خادم گ گتو حد دا فوا بہ می ہوں کے درجے کی کتا کے درجہ ہم می ہوں کے درجے کی می ہوں فی وا ہم می ہوں کے درجے کی کتا کے درجہ ਕੁੱਤਾਂ ਹੁਰ ਹੈ ਮੈਨਾਂ ਕਿ ਐਮੀ ਹੁੰਗੇ ਖਿਦਮਤ ਟਕਾ ਅੱਲਾਹ ਐਮੀ ਹੁੰਨ ਟਕਾ ਹੱਦਾ ਹਤੀ ਬਾਇ ਕਮਗ ਐਮੀ ਹੁੰ ਦਵਾ ਕੁਰਾਨੀ ਐਮੀ ਹੁੰ ਯਹੂਦੀ ਪਿਆ ਐਮੀ ਹੁੰ ਬਰਨੇ ਹਰਮ ਨੇ ਕੰਨਿਆ ਅੱਲਾਹ ਤਿਆਰ ਕੁਰਾ ਹਤੀ ਸਵਰੂ ਗੇ ਦਸ ਐਮੀ ਕੰਨੇ ਤੇ ਇਹ ਰਸੂਲ ਅੱਲਾਹ ਜ਼ਮਾਨ ਕੇ ਦਵਾ ਕੋਫੀ ਅੱਲਾਹ ਅੰਗਵਾਨੀ ਐਮੀ ਹੁੰ ਕਰ ਬੁਨ ਬਲਾਂ ਕੰ ਆਹ ਮਰੰਗੇ ਦੇਸ਼ ਸਵਰਗੋਤੀ ਆਹ ਮਰੰਗੇ ਦੇਸ਼ ਅਮੇ ਦਾਗੋ ਤੋ ਸਵਰੂ ਗੇ ਯਾ ਇਰਾ ਇਕਮ ਕੋ ਦੁਆ ਹਕ ਕੋਸ ਮਰੰਗੇ ਦੇਨੇ ਮੀ ਹੁੰ ਗਤਰ ਮੀ ਬਾਇ ਕੋ ਇਦੇਨੇ ਮੀ ਹੁੰ ਗਤਰ ਬਾਇ ਮੀ ਹੁੰ ਇਦੇਨੇ ਤੇ ਇਨ ਹਾ ਸਰ ਮੰਦੇ ਮੀ ਹੁੰ ਨੰ ਉਮਰਲੀ ਬੁਨ ਮਕੀ ਹਾਰੰਗਲ ਹੈ ਦੁਨੀਏ ਕਿ ਤੀ ਉਮੰਗੇ ਦੇ ਬਾਇ ਕੇ ਇਹੀ ਮਰਕਬ ਵਿਸ ਨੇ ਦੇਨੇ ਆ ਮਿਹਾ ਹਿਸਾਬ ਦੇ ਮਿਰੇ ਨੀ ਮਾਲਾ ਨੇ ਨਾ ਸਵਾਲ ਨੂੰ ਦੇ ਫਰਕ ਸਵਾਲ ਆਲੇ ਸਲਾਮ ਆ ਹਿਲੇ ਅੰਗ ਨਾ ਕਾ ਹਿਲੇ ਫਿਰ ਨਾ ਕਾ ਬੀ ਹਮ ਬਰਮਾ ਆਉਲਾ ਕੰ ਬੜੋ ਤਾ ਬੀ ਮੀਹਾ ਗਿਆ ਕੇ ਬੀ ਹੁਨੀ ਮਾ ਬੁਦੋ ਗੱਲੂ ਸਬਕੀ ਇਹਨਾ ਆਨੇ ਸ਼ਾਹਵਤ ਤੇ ਕਮਾ ਕੋ ਬੀ ਹੈ ਨੀ ਵਸਮ ਮੀਹਾ ਗਿਆ ਗਾ ਹਿਲੇ ਅੰਗ ਨਾ ਹੋ ਗਿਆ ਗਿਨ ਫਾਰ ਕੰ ਇਕ ਹਰ ਕਮ ਵਿਸਨੋਸ ਇਨਾ ਨੇ ਮਗੁ ਮਤਿੰ ਦਨ ਕੋ ਮਿਸਾਰ ਕਾ ਬੀ ਹੁਨੀ ਆ ਬੀ ਮੀਹਾ ਗਿਆ ਕੇ ਬੀ ਹੈ ਕੇ ਆਉਲਾ ਕੰ ਬੜੋ ਬੁਦੋ ਗੱਲੂ ਹਿਲੇ ਅੰਗ ਨੇ ਗਿਆ ਗਾ ਜਹਮ ਬੁਰੇ ਹਿਲੇ ਅੰਗ ਨੇ ਗਿਆ ਗਾ ਜਹਮ ਬੁਰੇ ਆ ਬੀ ਮੀਹਾ ਗਿਆ ਕੇ ਬੀ ਹਮ ਬੁਦੋ ਗੱਲੂ ਮਾ ਆਉਲਾ ਕੰ ਬੜੋ ਇੰਕਮ ਕੁਰਾਨ ਕੋ ਐਸੋ ਇਸਨੀ ਅਬੀ ਮੀਹਾ ਹੈ ਹਿਲੇ ਅੰਗ ਨੇ ਗਵਾ ਕੇ ਨਵਸ ਨਹੀਂ ਆਸ ਵੇ ਬਸ ਤਲੀ ਲਕੋਸ ਹਿਲੇ ਅੰਗ ਨੋ ਦੀ ਮਾਲੂ ਹੀ ਕਮ ਹੁਆ ਐਮ ਵੇਗਨ ਏ ਈ ਕੀਤ ਕੁਰਾਨ ਕੋ ਇਕੋ ਤਾ ਬਿਆਨ ਕੁਰਾ ਵੈਫ ਮਨੀ ਅਬੀ ਮੀਹਾ ਹੈ ਗਿਆ ਕਾ ਮੁਰਾਦ ਕੇ ਅਬੀ ਮੀਹਾ ਹੈ ਗਿਆ ਕਾ ਅਦੀ ਹਿਲੇ ਅੰਗ ਨੋ ਗਿਆ ਕਾ ਬੀ ਹਜਾ ਦੀ ਇਤ ਮਾ ਬੋੜਾ ਨੁਗੇ ਲੈਨੇ ਬੁਦਲੇ ਇਕ ਗੋ ਤਾ ਕੈ ਸੁਦਲੇ ਨੁਗੇ ਲੈਨੇ ilang hina gaga bi hamakun bulu gelle nam ambi miha gaga bi hamu bulu gelle ne ambi miha gaga rasulullah sam bi safa namad kurab kale fan bulu nuko mi ayatu gas mi ayatun istidlal qurani bulu ge anghina gaga hang hura kanu la bi hijia bulu gelle ne kama vidalwa be kal mas mi ayatun istidlal qurani itro hen ayate nei itro hen ayate ne mi ayatu gas oti tiya ba mi hum abinge gaga awla mastumun nisa abinge gaga dem mi lamasa yulamisu ga raibahum benan kurawani ei jimaawuma komiyakas lamasa yalmasu ei bihuma ki lamasa yalmasu lamasa nudama lamasa lamasa mi lafsu gani lamasa damaya ga e lafsu benan kurawani mi jimaawuma en kam ei rajya gota ki ilmin rajya kurawafani e goi danna be kalun ei etta mitanga murada ki jimaaye jimaawume ekan kurawe jiya tayammum kurare fennuli be jiya bulule nugellene namaz beer ko kema kyon kaal ga namaz ta hurgen bekar ka meng e itro haraka aitta e mai kahal bekar haraka ko gen wan namaz hum mehen kuran jehe haraka ta namaz ko kuran jehe ni e tan misal ka kahalum kahal ka me kuda kudin khali men kudin mi hada ta ke machab ve seba bala fa hatang e bala em men kura haraka aitta e bala en hedi me ka namaz is kama kun ga e mai haraka ta ko gen wan adeniya fatiwis kaya gennuwa khasako namadu madu kollum manadi yar huras kurami hakan huras kolle vitana iski ekkovanu mana miski tereya mi miski tu tere avanu mana ekkom mi havanu mana ekama ko ai miski tu ko engetchen atunne gi dana miski ta ekkonu ade e dalila ki aisha tu ko fanu eddo ke halatu ko honnal ko rasul hadis ko krovani miski tu ko musalla genes te babella ware den den nei timan kama nam hiri hay du ga halatu ga den nei kam bulega at ai pula kone tennun he hay ade ai pula ko a ke ai pulu mi hen etran la la fa de ne gi dana e murada a miskitu ge imuge terega mi fenda terega ulave ne mi unna enna miskitu tereya nuade de miskitu ane mi fenda no mi fun ka an heno etere no ta etere inna ni fir hinu na di e hala ta kun ka ha kas nuade e no no jihen no jihen denge ha bodat taklifa kun ha gina baguten yang he da kuran jihen nya enam ma fo eva kutuga e jamai fait wegen gostana kamuga biro e jiya enam ma fo sababaki bodati bes kan kon wala yagen asaw be kan bulu kurab ba fe bahari ta yam man bulu kofa ta yam kurak kan jihen e kun riwayata ko ing ich kun fo ta ko bulu kofa ta yam kurak mer bulu ge badal e ta yam ta yam kuran ta yam bulu kuran ya bulu tayamam deeti ekko kurakan evs riwayatenga aswenne deeti ekko kuraka mehar tayamam me kuraveni fennuli bejjia em bejjia wudu ko faadi tayamam kurun ei mulin a bahen ei a raayen ei ek gota kavves nei gota riwayaten aswe asabe kanu hangurama ko bar ko bodet foti kandu kandu e zaham wa tantanga madela vagen bulu kurab va fuhuri tantanga fem fuhela fuhuri adi hasa ko jabira jabira kan dangan bes kandu jabira mati ge sem fuhun e soha jabira mati ge fem fuhun fem fuhelun eta mehar bulu nu kuraveni fennetun nuwata fenu ge jehum ge sababun ena bali iturwana kan engi jiya bali bodwana kan engi jiya e bulu nu kuraveni sababaki ಸಾಯಿದ ಸಾಯಿದ ಸಾಯಿದ ಸಾಯಿದ ಲಫ್ಜಕ್ಕೆ ಹಮೇಕನ ವೆಯ್ಯನ್ನು ei bimuge fede hurihama maadda bimun bimuge hurihama maadda ay bimuge hurihama maadda ay dem misalakam mihaku komes jok jahami haku mi dini kanta takad joku jahami he komes mihaku bunikama khabaru feturi fawti mihar insane gega ga jahafas tayammum kurawene nun he insana sedde unne bimunne velinne Allah subhanahu wa ta'ala insana ke shakal badal kura vis mi akunu bunan mitami tu mi mitivi velinne ke ufadda afa Allah subhanahu wa ta'ala insanun ke naslu ke fehun Allah la vafani velin den mitivi insanu mitivi nutfa ay ko mitu kiru qur'anu ke anga ay den ka insanu nakiy ay vejje nu pratama janawarun jinnin hedde un alifanu ekam ko mi hun ga ga daru fayj jassagan rolen nu wan alifanu na rowam bien nu ay ei shariyata gonjehun ei waran nubaka me furassara kurun ei haqiqatu ga e mismi hunas engene bimuge maadda e buna fiya insanu ege terege nu himene ne ka ehma jo ku jehun ei war bod fa fa ei shariyatu kan tatta kan istihzaayak yani istihza kurun el verin midalwani kufur avura bod fa fa ke istihzaayaki furassara kurun dini kan tatta ka sunna kan tatta ka furassara kurma ki ei kufur avura bod fa fa ke e qur'anu ke heri waran har kore waidu asa dini kan tatta kan istihza qurami hun name do asa hori waidu ta ehma komme mi ege sikundi asa gen dini bimmati ga bimuge ma addaye ke buna fiya insanu na ki bimuge ma addaye nunkan insanu na ki bimuge ma addaye nunkan ege maane ki bimuge veli ge hori veli ge aida ege maane ki veli hila kisado mi chi e hirafus e chi e ehma veli velim ves fudene hirafum fudene hama fadan hila ge je yakas fudene junuveriya ko hayadveriya ko den junuveriya ko mudu den ena ke nan wallo hinga dan hai mehar junuveriya junuveri ho gaya ga mi junuveri nu ami ha ko ohun nu gel le na hayadveri ho gaya ga jehuna kas tohir ko hun nami ha ga bu bula nu gel le na ei sori ha dalil tan e bahari furta mi lafzu misalaka mi ha ko mi lafzu mi dalila ki bihegen vesulu gellene kamga mi lafzu emme rangalu e bihegen vulu gellene kama balenya mi lafzu ge demana e kuleve ehen nunas e kama misal kam yaku dalil negi yoti ihtimal vasfa ihtimal anaka dalilun isfahata balairuga mi ayatu isfahata balairuga ves dalil kurani jimaa ge mana isfahata balairuga dem mi lafzu ge demana e kuleve kama gonya wakimana yakan ehen ituru dalilakum burawer nekkamuga vejjiya mi ayatakun istidlalen ves kurave اي اصول قاعده ان اذا وقع الاحتمال بطل الاستدلال احتمال واسي احتمال كي ميگوين هن وات ميگوين هي دگوي بس بابي دگو توگ مان اي بده هوي ميگوين هن وات ميگوين هي ابس فراتك برا وي وي كن اي دليلك دليلن ني برا وي وي كا اهم بجي اوتي دگوين اس احتمال واس دكول بس احتمال اسيا استدلال باطل وانه يكون استدلال نكور وين ابس كولكا اگوتن الگون م مان كوريكم گو وجيا دي مان اي احتمال وي ehem lama sayba jihe farag kuram miga lama sayalmasu lama sayulamisu de lafz farag kuram eba jihe ehem kan lama sage maana ki jimaamun lama sage maana ki bihun lama sage lafz nun kirti quranu ka asfa emini nikolam paraan ajjasun aaye saabitu vajchanu ei musafaha kuraraha mihen ajatun salaan kollungo te mihi mihun amilla kurakame mihen haduma ai amilla kuraka men ai ebes dalila ku nei aswa musawafaha kullun hama kanin mihen atu adam mi sual unga dan hai nu dan mahram kan ulen nu devene nakan hajja ka ei manave gam vaka mahram kun tejji ail mere midal wen nakan hajje wajibe ves nu e hajje wajibe nu de gena miha ka ka wen kur eha musaddi mi he vejji ya miha ka wen kur ima fir miha ka wen de na hajja engit tahlil ei hama husbi dua tahlil tahmid kyun e hama nagaya kyun maago tahlil ke maane ki la ilaha illallah kyun la ilaha illallah ei tahlil ke maane ki e chisan hadami sufinge chi ginan hore sufinge emi hunna kiya kalima tam mihem bara den emme fahum miharu ati vesfa kalima ekko duwala fa ama ekani fahu lafza ikhtisar kullun ay hu mihen ki allahu ekyan a ewa ha ki dalilen nen echi ne hurigina bidwatan o kadifa dinuga mi goigota shakal shakala halqatan hadaygen tibegen mi zikuru kurumuga maadanuga bahuru waraggina bidwatan hedifa dinuga waraggina bidwata zikuru kurumuga maadanuga e rasulullah sallallahu alaihi wasallam ga goigota kuran jihen zikuru enun gota kangal gona ikhtiyar ko gen nuane alguna ma moluma moluka mangeda wa kurane kale fan gen ne wishari emi ki kuran tol gona badal kuran mi tiulen bi masai kuran bi engi kamad dawa kurung e ma boda shariyat gonje hun ei itur gote esnu ei mi dinu ga kamen fadda fa aisha tafan vidalmani ena e dawa kurun rasulullah sallallahu alaihi wasallam dinu khianat terwi kamashe risale ta khianat terwi kamare allah hote kale fan risale mi istakuna for ko devi kamat tasti ku kurul ba den mi ko sual esne ten ei wa rabbu fa fa hai gatu ei e gota goi gotan ha gatu mi hen wattar mi buru ha daagen tibegen zikuru ga majlis tan ha daagen mi kahal kan tan mi gotak kurun ei bidu atan ei bidu ai no hu e oi kamenu ai e oi kamenu e gastu ga illa le kinunta gasta kunun tena tum vettuni e ma e nagi ikhtiyar kanu le kan vejja allah maaf ko devan e hati men nun tena kan maaf quran allah maaf quran allah kalam floi burgaya gastuga jehunas gastuga nungota ka jehunas adi enun ehen gota ka jehunakas bululen nugellene de dorun kore dorakun echen na anna ha hinda ko beeru ma ha hinda ko enage bulule nugellene evves riwayaten aswanne bulu gelle kan tatta huga terega hilyan inek gaga bi hume evves riwayaten gane e forottama kamaki harangkame ehen namas salam kurmakum bululen enage nugellene bulule nugellene আর তায়াম্মুম কুরআনে গইত্তা কেঙ্গে ভরে বার দেন আছে কোন এমএ ফাং করে ফান করে বিগতা কি এই বিম্মাতি গাই জাহান বিম্মাতি গাই জাহ ফাতুকে বেলি কিনা জাহ ফুমে বেসলে ইদান ওয়া তামি হেন জাহা বেসলে ইদান জাহালা মুনুগ আই ফুহলাফা আই তিলাগ মিতা দেয়ের ফুরুগ মিহেন হাদালা এমএ ফর তামানি নিয়েক গাতুন উন্নানে বুলুগে বদলুগে তিমান্না তায়াম্মুম নিয়েক গান্নানে এদি মুনি দেন বাই রিওয়ায়েত হগে ভরে মি গুনা বট্টা হামে মিহেন ফুহলাগা ekama ko em fam kale fam jes deigo takimi den goi gota e mi gotan hediya ka sohata emam eh namas em raji gota ki ai tilaga foelum ai tilaga ai rasulullah sallallahu alaihi wasallam em sohha hadis furun sabit wani gota e gurwanu ifharo gurwanu ga allah subhanahu wa taala wahi kurav wa fa ini wahi kurav wa fa wani aidi kumme aitta ainga ben pore tilavs ai dandiyavs mitanaldas e kurige bhor bai hasabe kan konda hama em hada konda hama ai tuge terega biya itan himene ekama kuhama soriha ko riwayange bahuri kaffu kaffu ge manaka ittila ai tila mi saaba rasulullah sallallahu alaihi wasallam ittila fusai kama ema ei ifhar de faharaku de tanaka naga ka vesnu jihene de faharaku de gunawana kan veli jaha bimuka jaha kanu jihene ama ifhar jahan jihene e tanu kura ko sati ei emme raji ho gemba utaki tanu kurma গানা গাছ অহনু জিহে না গা গে কাফর ডক্টর ফর তমে হেঙ্গে বুনি এ নাকি কাফর এ নাকি তাঙ্গে বুরগাগে সববুন এ বিহিতন না গা কাম গবন্যা ই ইমতিহান এ নেন আল্লাহ জেসসেই এ না বুরগাগে মতিগে সাবিত ওয়ে তো নু মতন ওয়ে তো বুরগাগে সববুন এ বিহিতন না গা ফি কাম গবন্যা এ ইমতিহান ইমতিহান এ নাকি কুফিরং গলওয়ান এ কু শক্কে নে সবব কি আল্লাহ আং গায়ে ফতি হিজাব কুরআন এ গি গেল্লু মেন হুরনাম আল্লাহ আমরা নু কুরআন গেল্লু মেন হুরনাম আমরা নু কুরআন gellu men hur kama kam Allahu amra nu qur'an ya kushak kes nei le misale kam miha ko ekan kog gam misale ka Allahu qur'an go ti tanga ya farang al suwal ni suwal ki ei ei bar tafsil wese ben suwaluga الله سبحانه وتعالى کی قرآن کا ذکرن والے نبلونکم بشیء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرین التمن الله مؤمن اور تکم امتحان کر واہ شی میں تفات کو اتم ات گہ نہ مدار سن کر واہ نفس وس بہ فار ان کر واہ لی بے دار پھڑونی وس بدان بہ فار مثال کا می ہر سکین وس کر وس کین کو گم بلی رے کو جاتن کول اونی انا دین ایک جماعتی فرانے لے فدو بارم ویتو امتحان گے دو بارے گن وان سبحان اللہ امتحان گے یہ نا کرمتی وی ہم فدا مثال کا می ہکو اصلاح وی اصلاح گے نا مداوری گے نا اللہ مگو ہے دکرن فری مدوں گے کشی گے انا شیطان وسواس دے لا دین مقام تن اللہ دکوان ای نا ایک مگو ثابت ویتو امتحان گے نا بڑو امتحان ای امتحان گے نا کتری وجج کمگو وججیا ای گے تا گنے فہون گے نا دیوان اللہ سبحان تعالی شک بس نے شک بس نے algonomenna mi hau kiya deni de mi faharu algonomen kuri da turega etanga bara bodu musanjeng e ena singiretu ikkon hutta ali ena ki millionare bodu millionare ena buni forotama timna singiretu ikkon hutta ne bara mi hum besechi kiya kaliya kaliya ge via farige tabba ha bara madu bege dane ti de ke bara madu yesvi e forotama koloma ti ga ekam fahun ege gellum faha kunu de kiya fahun ti manna ma rangale ma gina faada kuran feriye ei kommes ehen gote ena medweri vi kommes bayaku beer kollan jehijje tanu kommes bayaku goswege e bekar iturang ena naga hati bayenge mihum beer kollima ege tagguna ena libejje faada eta ege tagguna faada ena libejje e komme ga surata ma kolma ti dakka faane uni enna ma siyang ege e anna imtihan e ay imtihanu ga bagutu komme kamegge wes insana allah imtihanu ga bagutu kurmati kurwane e ai shaytana waswas le adena maqam yanna ni ema kama kaliya bala wala hati mudata ti yoddani nu he kali barbad wen ekko ab farhare kan tang alung er re uti faada ama bali karmi hanek farhane iman kan bali karmi hanek alung farhane feli wen kyano feli wen kyano ego ta ba bar kan tang allah imtihan qurbane imtihan qurbani emi di ma di sabit uti kom baetto ilmeria ilmun imtihan qurbane mudaveria mudalung imtihan qurbane e hama ego tang uti gurwan kiya farma gurwan imtihan qurbane tafaatu ko ittakan allah subhanahu wa ta'ala insana imtihan qurbana e midima ti sabitu be hurika ko tobala bal bellyo mattaka de midima midinu kasala gen dani fa ko tobellyo mattaka imtihan ek kurmati nu ek kavs nu mi imtihan ne ti aka e mu'mina kavs nu an imtihan ne asi aka e do rasulullah subhanahu wa ta'ala mi hakon de fadani allah rasul ayati manna e bes bayyen hadinu e ek goto sad bayyen nu e ti manna den inde ne iman kavnu e furiha ma ne ti adi iman iman kan anna rang imtihan tan anna bali tak annane iman ter kan asiya ba imtihan tan annane ka ko to hurim masum e hurte besme ko masum miya fa fa no kurem miya e fa fa ta fuwe nazariya ing allah lavva e mu'minu miha e jehe bali ga sawbun e ta fa fa ngena fuwe gende ehma e ta fa tu ko itta ko allah subhanahu wa taala mu'minu miha imtihan ko rabbane ko tum buruga ga masala bes ba e faru ala tanu naga fa na bihi ta ke misa ka tum buli masala tum buli be ta ba mi hum ka hati eba ule bae men tumuli bae lagen ki ben he tumuli hama darustan adwa hama misa ka bae men tumuli ga mi di ku kurima kahani e ma boda em ben hama kula dane nuna tewna ka tumuli bae hatta ei den ko bae bahatta te ti bae mi ho hama e go tabur ga sama bae fahara ma ala tanung e e ko mista ka hala bi ta kesne ku ka shi gen imtihan wa ei buruga e di ma imtihan wa ei buruga mati ga hure to e bae mi ho ti na ga gen buruga doctor ka far doctor ko anga gen kafar doctor ko ena benu man tamu mena mi hakku dimmati sabitu hun nan ena benu man wan gina mi hum beeru mi hum itran annani maqsoden ifagen e mi hum nan elbe musare bur iskande mi hum ge maqsoda e mi tanga mi hum ge dim fetru mattaka baawaru mi hum baawaru beeru mi hum e mi hum as e mi hum ge dim fetru mattaka e mi hum kurama sakkatu ge debe akule debe akure mi hum dim fetru mattaka ni ta teacher um ves doctor um ves surihan beeru ekan ta ka visnan jiyan alguna muslimun alguna muslimun yunga basa hage emi hunna mitabawani alguna menga din onna ni namakan alguna menga kibaga namakan onna ni din hippoma masalen nu ei ki miskitu ga behettu masalen nu ei ki rangalu nan nam fulta nu ata bai nga ait ten herita miskita uga bahatta ya e masalen nu ei ki ennames geta zine ter kurande miskita masalen ekka bai ngil mer vidalo ne ennames miskita uga se guruwang aslo hega tuka ba wale buni e so batta ka ennu tan tan zine ter kurwa kan nu ei ege maqsadu ule fa yami har mi zamanu ga mi oti kuri zamanu ga masabe kanu ga zamana ku en ecchen nu e miskita ga usni de na bes ayat bes diye fa ebe kalung ai guruan de kemme lobi mi ebekanum kiwegen henu kuram biya kale kan anu kono mem ma bodal qur'an deke lobi akamata ebekanum ver bodangal kono lobi ve vidane ta qur'an deke nota rasulullah sallallahu alaihi wasallam deke kono lobi ve vidane ta ebekanum ver boda ebekanum ei kale fana jana devimi fidai mi ei ema ebekanum kurabbi kam ebekanum kurabba hoitto badam ebe kalun iman veti bigotan iman vejja harma sidai libeni ei qur'an ga allah ei qur'an vafani fa in amanu bimisli ma amantum bihi tiya be kalun ebe asabe kalun iman veti bigotan emi hum sima vejji ani emi hum sidai libeni non nu libeni den geta zina ter qur'an ka ilmeren hudde nu devva qur'an ga ayta hakunne ani khas ko dema firin ule kotari ga bahatta gen wan ek gotakam ves qur'an ga ayta ken ei yang ihana ter kon hitun ei yang ihana ter kon hitun den haramen nu waake ke sitin nu misale ka ayatul kursi ka hala ecce bahattara ka hai gatu ke ecce sakie mi hama india ga mi ule mi hum hada furi ecce ye e foti kol kol ga lya riti goi gotan hada e mi hum hada vikka ecce ye gamas arabi karang an ecce seves nu ngai ki ami india ga ule pura le vinna deo bandi na mi matho ta ga mi hum hada furi ecce ye a Allah ge hagge evves miyakan hudda genen nove timaga amille nafsaka gennumen aniyae deeka evves gotak ohu ehenna nuune ege murada ki miharu ane arabinege mihun emihun den das qurani arabin die foin echetta enuma eden sohhamagun ilmeri misale kami sohhadwa ekemi sohhazi kurekemi ego tabuna fori mata emihun das qurani den ege maanaya ehuga das kuru maki ei rangalo kame ege alo kamuge faedaves emme edeve gotuga libigen daane kamen ei ege sawabu emme edeve gotuga libigen daane kan ei ena ege maanaya ehuga das kofiya maanaya ehuga das kofiya mehar dwih rajyega tibi qur'an tarjamaya ko das kofo tibi mion tarjamaya ves ekko qur'an hitun das kofo tibi mion tibi dwih rajye tarjamaya ko arbine gen tarjamaya ekko das kofo hama kiyalna ay kiya faman ay kiya faman ema kiyvegen duata das nu kurem vi ege maanaya ekko kommes gotaka sida lafdun lafda das nu kamuga vias ege maanavi jumlavi maana ena komme gotas vias das kolle vidana mi kemi bunani ki keto jumlavi gotegga ego tangena das kurevena das kurama se kurima ema ege maane visnagen kiun ege emme aula kam bodwe gamani sababaki ehduna siratul mustaqim mi dua ay allah sida vegen ma kan hidayat dekko me deni kitam mi unna ma de kurani ekam sunnata khilafa sunnate dama dakkara mu no yambura elani emi no adi hidayat nu libe ta hem bima qur'ana sunnatun dalil dakkara burani mu tiyan haram behen men no ne haram me ne yani gota kare ti haram kan tak qurani ege maane ki ko ba to ege maane ki adi na hidayat nu libe ekam ko yena be dua kure ekam ko dua mi qurani ege maane ne gi mi kiyani ki ke kan ne gi ema ege maane ya visnaagen kiun ei emme mustahab begen wa gota ki wallahu ta'ala alam wa sallallahu sallam wa baraka ala abdihi wa rasulihi نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك